আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী, আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী, চরণে পায়েলা রুমুঝুমু, চরণে পায়েলা রুমুঝুমু, মধু পৌঁছেছে গুঞ্জরি, মধু পৌঁছেছে গুঞ্জরি, আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী। দোলে আলো ছায়া বন দুকু, লড়ে প্রজাপতি কলকা ফুল, দোলে আলো ছায়া বন দুকু, লড়ে প্রজাপতি কলকা ফুল, কর্ণে অতসি স্বর্ণ দুল, আলোক লতার সাত নদী, সাজে বনভূমি সুন্দরী, আসে বসন্ত ফুল বনে সোনার গধূলি নামিয়ায়, আমার রূপালি ফুল শোভায়, সোনার গধূলি নামিয়ায়, আমার রূপালি ফুল শোভায়, আমার সজল আঁখি পাতায়, আয় রাম ধনু রং ধরি, কবি তোর ফুল মালি কেমন, ফাগুনে শুষ্ক পুষ্পবন, কবি তোর ফুল মালি কেমন, ফাগুনে শুষ্ক পুষ্পবন, বরিবি মধুরে এলে চমন, রিক্ত হাতে কি ফুল ধরি, সাজে বনভূমি সুন্দরী, আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী।